আমারে শশী চেয়ো না, চেয়ো না চেয়ো না চেয়ো না, না আমারে শশী চেয়ো না। চাহিলেও পাবে না পাবে না, না আমারে শশী চেয়ো না। কেন তব মায়া জালে বাঁধিবার চাহ মোরে, কেন তব ছল ভরা রূপালি উড়ানি দিয়া, চাহ মোরে জড়া দিতে না, না না আমারে শশী ছুঁয়ো না। আমি ছোঁয়া দেব না দেব না, না আমারে শশী চেয়ো না। জাদু ভরা নিশীথে তারারও শোভারও মাঝে, নিজেরে সাজায় কেন কামনায় চাহো মোরে, তব বুকে তুলে নিতে না, না না আমারে শশী ধরো না। আমি ধরা দেব না দেব না, না আমারে শশী চেয়ো না। ভাষায় তোমার ভেলা রাত্রে কালো নভে, খেলিয়া আলোর খেলা ছলনায় ডাক মোরে, ভাষায় তোমার ভেলা রাত্রে কালো নভে, খেলিয়া আলোর খেলা ছলনায় ডাক মোরে। তোমার মধুর হাসি তোমার কুহক রাশি, আমার মনেতে গো পাইবে না ঠাই, পাইবে না পাইবে না পাইবে না ঠাই, না না না না না আমারে শশী দেখো না। আমি সারা দেব না দেব না, না আমারে শশী চে।